বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের সকাল 10টা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে ইসলামী সম্মেলনের শেষ পর্যায়ে এসে এই মাদ্রাসার কৃতি 13 জন ছাত্রকে, 13 জন হাফেজে কোরআনকে সম্মাননা সূচক পাগড়ি প্রদান করার পরে আপনাদের সামনে কোরআন এবং সহি হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে এইরকম পরিস্থিতির আবহাওয়ার মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ এই মাঠে বসে কোরআন এবং সুন্না থেকে কিছু কথাবার্তা আমাদেরকে বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন সেই রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য বিরাট একটি নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন এই মাদ্রাসায় এই ধরনের একটি প্রতিষ্ঠান যেটি আসিমুন্নেসা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট হাফেজিয়া ও কওমি সালাফিয়া মাদ্রাসা, এটার নামটা একটু লম্বা, তো লম্বা নামের মধ্যে প্রত্যেকটি শব্দের মধ্যেই অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় ঢুকানো আছে, এই জন্যই শব্দগুলো সংযুক্ত করা হয়েছে। তো এই ধরনের একটি মাদ্রাসা এই গ্রামে, এই এলাকায় আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন, এটা মহান রব্বুল আলমিনের বিরাট একটি রহমত। এই এলাকাবাসীকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন, এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক শিরক মুক্ত জীবনযাপন করার জন্য, বেদাত মুক্ত আমল করার জন্য হয়তো আল্লাহ রব্বুল আলমিন এই কিশোরগঞ্জের কটিয়াদির এই অঞ্চলটাকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেছেন। এই পছন্দ করেছেন বলেই আল্লাহ পাক এই জমিনে, এখানে এই প্রতিষ্ঠান, এই ধরনের মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ এই প্রতিষ্ঠান সবার ভাগ্যে জুটে না, সবার নসিবে জুটে না, হয়তো বিভিন্ন এলাকায় মাদ্রাসা থাকতে পারে কিন্তু আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা সবার কপালে জুটে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে খাস করে কবুল করেন, যাদেরকে আল্লাহ পাক সঠিক দিন পালন করার সৌভাগ্যতা দান করেন তাদের জন্যই আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ এরকম জনপদে আল্লাহ পাক এইরকম একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আমরা দোয়া করি এই মাদ্রাসাটিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখুন। কি আপনারা আমিন বলেন নাকি? আপনাদের দেশে দোয়া করে না মানে আমিন বলতে কষ্ট হয়? হ্যাঁ, আমিন তো বলতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র সবকিছু থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক খাদেম সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে শিরিক এবং বেদাতকে দূর করে দিন। আজকে আপনারা দেখেছেন আমার আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হলো ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষার জন্যই এই মাদ্রাসা। এখানে আজকে যে ছাত্রদেরকে আমরা পাগড়ি প্রদান করলাম, এই ছাত্ররা কি মুখস্থ করেছে? কোরআন শরীফ নাকি কি মুখস্থ করেছে? কোরআনে কারিম মুখস্থ করেছে, কোরআনে আজিম মুখস্থ করেছে, কোরআনে মাজিদ মুখস্থ করেছে। তো এই যে কোরআনে কারিমটা মুখস্থ করেছে, এই কোরআনে কারিম আর বর্তমান মক্কা মুকাররমার ইমাম, মদিনা মুনাব্বরার ইমাম, তারপর আমাদের বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছেন, ওনারা যে কোরআন মুখস্থ করেছেন, দুই কোরআনের মধ্যে কি বেশ কম আছে কোনো কিছু? জি, এক কোরআনেই মুখস্থ করেছে। এই মাদ্রাসা থেকে যে ছাত্রদেরকে আমরা পাকড়ি দিলাম, এরা যে কোরআনে কারিমটা মুখস্থ করেছে, এটা সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যে কোরআনে কারিম শুরু হয়েছে আলহামদু সুরা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, শেষ হয়েছে সুরা নাস দিয়ে। 114টা সুরা, 6000-এর উপরে আয়াত, সেম একই কোরআনে কারিম মুখস্থ করে এরা হাফেজে কোরআন হয়েছে। তাহলে এই মাদ্রাসায় ভিন্ন কিছু শিক্ষা দেওয়া হয় এরকম যদি কেউ বলেন, তাহলে তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি দ্বীনের বিরুদ্ধে, কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ধারণামূলক না জেনে কথা বলেছেন, যেটা ধারণামূলক কথা বলা কবিরা গুনাহ। আল্লাহপাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহপাক সরাসরি নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন্নি ইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, ধারণা করার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, ধারণা করে করে কথা বলিও না। ইন্না বাযাজ-জন্নি ইসমুন, কারণ ধারণা করে কথা বললে গুনাহ হয়। ধারণা করা, কুধারণা করা, এটা কাফেরদের অভ্যাস, মুশরিকদের অভ্যাস। মুশরিকেরা আল্লাহর ব্যাপারে শুধু ধারণা পোষণ করে, আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান জানে না মুশরিকেরা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমাদের যে সকল দেব দেবী, দেবতা, মূর্তি, যা মাবুদ আছে, এগুলো শুধু তোমরা এক একটা, তোমরা তোমাদের পূর্বপুরুষেরা নামকরণ করেছ, নাম রাখছ। ইয়াত্তাবিউনা ইল্লাজ্জন, তোমরা শুধু ধারণার পিছনে দৌড়াইতেছ, তোমরা শুধু ধারণা করো আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তোমরা সঠিক চিত্রায়ন করতে পারো নাই, কিছু ধারণা পোষণ করো। এরকম দেখবেন সমাজে, আজকে মুসলিম সমাজে অনেক ভাই আছে খালি ধারণা করে করে কথা বলে, যাদের কাছে সঠিক জ্ঞান নাই, সঠিক জানা নেই, শুধু ধারণার উপরে। শুনেন, ওই প্রতিষ্ঠান, এখানে যে মাদ্রাসা আছে আসিমুন নাসা ইসলামী শিক্ষা ইনস্টিটিউট, শুনেন, এই মাদ্রাসা ছেলে মেয়ে দিয়েন না, কি হয়েছে ভাই? কয় না, এই মাদ্রাসা কিন্তু আলাদা। তো এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই কোরআন যে মুখস্থ করছে এই হাফেজদের থেকে, আপনারা কোরআন শুনে দেখেন, একটা জের, একটা জবর, একটা পেশ কোন জায়গায় বেশ কম নাই। সারা দুনিয়াতে যে কোরআনে কারিম, সেই কোরআনে কারিমে এখানে মুখস্থ করেছে, কি কোনো সন্দেহ আছে? এই 13 জন হাফেজ যাদেরকে আমরা পাকড়ে দিছি, প্রয়োজনে আমি চলে গেলে আপনারা পরীক্ষা করে দেখবেন, এদের থেকে এক একটা সূরা তেলাওয়াত শুনবেন যে এরা কি ভিন্ন কোরআন মুখস্থ করছে কিনা। এই জন্য আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, প্রথম কথা হলো আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নার ব্যাপারে ধারণামূলক কথা বলার থেকে দূরে থাকতে হবে। ধারণা করে করে কথা বলা যাবে না, কারণ ধারণা করে কথা বলাটা এটা মুশরিকদের অভ্যাস। আজকে অনেক আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব ধারণা করে কথা কয়, এক জায়গায় শুনছে, ওয়াজ মাহফিলে কারো কাছে আসি মসজিদে বয়ান করা শুরু করে দিছে, আরেকজনের কাছে বলা শুরু করে দিছে, ধারণা করে করে, ধারণা করে যে অমুক হুজুর কি এটা ভুল বলছে, অমুক হুজুর কি এটা মিথ্যা বলছে, এগুলো সব ধারণা। আল্লাহাক বনি ইসরায়েলের 36 নম্বর আয়াতে স্পষ্ট করে সকল মানুষকে আল্লাহাক বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার এলেম নাই, সঠিক জ্ঞান নাই, সঠিক শিক্ষা নাই, খবরদার ওই ব্যাপারে কোনো কথা বলিও না, ওই ব্যাপারে কোনো অবস্থান গ্রহণ করিও না। যে ব্যাপারে আমার নিশ্চিত জ্ঞান নাই, এই ব্যাপারে কথা বলা যাবে না। কারণ কোরআন এবং সুন্নার যে বিষয়টি সম্পর্কে আমার স্পষ্ট জ্ঞান নাই। একটু আগে আমাদের ভাই বলছেন যে আপনারা এই মাদ্রাসায় এসে দেখে যান, ঘুরে যান, কি পড়ানো হচ্ছে, কি সেখানে দেখেন যে এখানে কোরআন এবং সুন্নার বাহিরে কোনো কিছু পড়ানো হচ্ছে কিনা, এখানে কি কোনো শেরেকি বিষয়, উপরি বিষয়, ফাসেকি বিষয়, বেদাতি বিষয় পড়ানো হচ্ছে কিনা আপনি দেখে যান। দেখার পরে আপনি যদি দেখেন এখানে কোরআন এবং সুন্নার বাহিরেও কিছু নতুন নতুন জিনিস বানাই বানাই শেরেকি জিনিস, বেদাতি জিনিস পড়ানো হচ্ছে, তারপরে আপনি বাহিরে বলেন, আপনি আসলেনও না, দেখলেনও না, জানলেনও না, বুঝলেনও না, আগে থেকে ধারণা করে বলা শুরু করে দিচ্ছেন। এই জাতীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। যদি দূরে না থাকি, আল্লাহ পাক সেই কথাও বলে দিচ্ছেন এই আয়াতের মধ্যে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ, তোমার কানকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, কি শুনছ, শুনছ আর তুমি বলে দিছ কান দিয়ে, এটা যাচাই বাছাই করো নাই, সঠিক কিনা। তোমার চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, তোমার অন্তরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা কোন ধরনের অপপ্রচারে অংশগ্রহণ করব না, শুনব না। এখন একটা প্রশ্ন হইতে পারে, ভাই এই মাদ্রাসার ব্যাপারে অপপ্রচার হয় কেন, অন্য মাদ্রাসার ব্যাপারে এত অপপ্রচার নাই, তো এটার ব্যাপারে হয় কেন, এটা একটা প্রশ্ন না, কি বলেন? কথা কয় না আপনারা, আমার কথা বুঝতেছেন নাকি মনে কষ্ট পাইতেছেন? এখন প্রশ্ন হইতে পারে যে ভাই তো এই মাদ্রাসার ব্যাপারে কথা বলে কেন, বলার কারণ আছে, কারণ অবশ্যই আছে, সে কারণটা আপনাদেরকে বুঝতে হবে, ওইটা না বুঝা থাকলে আপনি ধন্দে দ্বিধাদ্বন্দ্বে পড়ে দেবেন। এই মাদ্রাসার ব্যাপারে কথা বলার পিছনে মূল যে কারণ, সেই কারণটি হলো আমাদের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশ ব্যাপী আজকে শেরেক এবং বেদাতে ভরপুর হয়ে গেছে। বাংলাদেশের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা, পূর্ব মাথা থেকে পশ্চিম মাথায় যাবেন, শুধু শেরেক আর শেরেক, শেরেক আর শেরেক, বেদাত আর বেদাত, শেরেক আর বেদাতের সাথে অনেক বিষয় আমাদের আলেমুল আমাদের স্বার্থ জড়িত হয়ে গেছে। আমরা যারা মসজিদের ইমাম, আমরা যারা মসজিদের খতিব, আমরা যারা বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষকতা করি, আমাদের সাথে শেরেক আর বেদাতের একটা আপোষ রফা হয়ে গেছে। সুন্দর মতে আমরা আমাদের হালতে আছি, শেরেক বেদাত শেরেক বেদাতের হালতে আছে, আমরা শেরেক বেদাতের বিরুদ্ধে বলি না, শেরেক বেদাত আমাদের বিরুদ্ধে বলে না। কারণ হইল শেরেক বেদাতের সাথে সম্পর্কটা গভীর রাখলে এর মাধ্যমে দুনিয়াবী কিছু ফায়দা আছে। শেরেকের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, দুনিয়াবী কিছু ফায়দা আছে, বেদাতের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াবী কিছু ফায়দা আছে। একজন মসজিদের ইমাম সাহেব আমাদের দেশে বেতন পান কত, আপনাদের এলাকায় কটিয়া দিতে বেতন দে কত, যে সর্বোচ্চ 5,000-6,000, কোন কোন এলাকায় 2,000 টাকাও দেয় ইমাম সাহেবকে বেতন। এখন ইমাম সাহেব 2,000-4,000-5,000 টাকা দিয়ে চলবে কেমনে তার পরিবার? তখন ইমাম সাহেব চিন্তা করে, এর পাশাপাশি আমার তো আরো কিছু ইনকাম দরকার, তো ইনকাম গুলো কেমনে করতে হবে, এই ইনকামের রাস্তা হলো কিছু বেদাতি পদ্ধতি, বেদাত করতে হবে। এই বেদাত গুলোর মাধ্যমে ইনকামের চেষ্টা করা হয়। এই বেদাতের মধ্য থেকে অন্যতম একটি হলো মিলাদ। আমাদের দেশে মিলাদের নামে যেটা চলে এইটা দিয়ে আমাদের কিছু ইনকাম হয়। কারণ মিলাদ যদি আপনি বিনা পয়সায় পড়ান মসজিদে, আপনি ইমাম সাহেবকে বলে দেন যে হুজুর আপনি ফজরেও মিলাদ পড়াইবেন, জোহরেও পড়াইবেন, আসরেও পড়াইবেন, মাগরিবেও পড়াইবেন, এশায়ও পড়াইবেন, দৈনিক পাঁচবার মিলাদ হইব, তবে কোনো হাদিয়া পাইবেন না। আর মুসল্লিদেরকে বলে দিবেন যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দৈনিক পাঁচবার মিলাদ পড়বেন, কোনো জিলাপিও দিব না, খাবারও দিব না, কিচ্ছু দিব না। তবে দেখেন আবার যে ইমাম সাহেব কয়বার পড়াইতে পারে, কয়জন অংশগ্রহণ করে, খাবার দাবারও দিবেন না, কিচ্ছু দিবেন না, আর ইমাম সাহেবের কোন হাদিও বন্ধ করে দেন। দেখবেন বেদাতের শিকড় যখন কেটে দিবেন বেদাত এমনি বন্ধ হয়ে যাবে, কেউ করবে না। তাহলে এই যে বেদাতটা চলতেছে সমাজে কিসের জন্য চলতেছে, এটা ইমাম সাহেবও জানেন যে এটা ইসলামে নাই। এটা আমার আপনার চাইতে ইমাম সাহেব খুব ভালো করে জানেন। আমি বাংলাদেশে কত জায়গায় মাহফিলে যাওয়ার আগে ওই এলাকার ইমাম সাহেবেরা আমাকে ফোন করছে, কয় ইমাম ভাই আপনি তো ঢাকা থাকেন, আপনি তো গ্রামের খবর জানেন না, গ্রামে আমরা যারা থাকি তাদের কিন্তু ইমামতি করে চলা অনেক কষ্ট হয়, আপনি সব ওয়াজ করিয়েন তবে একটু এই বেদাত গুলোর কথা বলিয়েন না। অর্থাৎ ওই ইমাম সাহেবেরা ভালো করে জানে এটা বেদাত, এটা গুনাহ, এটা তারা আপনাদের সাইডে বেশি জানেন, কিন্তু তারা মনে করেন যে এগুলো বন্ধ হলে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনারা লক্ষ্য করবেন ইমাম সাহেব প্রতিদিন আপনাদের বাড়িতে যাই যে মিলাদ পড়ায়, ইমাম সাহেবের বাড়িতে আপনারা কয়দিন মিলাদের দাওয়াত পাইছেন, পাইছেন না? কেউ সাক্ষী দিতে পারবেন যে ইমাম সাহেবের বাড়িতে যাই আমরা সবাই মিলাদ পড়িয়েছি, পড়িয়েছেন? তো এটা যদি এত ফজিলতের কাজ হয়, এত বরকতের কাজ হয়, এত জান্নাতে যাওয়ার কাজ হয়, তো ইমাম সাহেবের এই ফজিলত বরকত দরকার আছে না? তো তার বাড়িতে হয় না কেন? অর্থাৎ উনি ভালো করে জানেন যে এটার মধ্যে কিচ্ছু নাই, এটার মধ্যে শুধু কিছু সামান্য হাদিয়া তোহফা আসে, এর বাইরে আর কিচ্ছু নেই। আচ্ছা, এটা হলো একটা। আচ্ছা, এরপরে আসেন খতম। আপনাদের দেশে খতম আছে না? বিভিন্ন রকমের খতম, বড় খতম, ছোট খতম, মাঝারি খতম, তারপরে খতমে ইউনুস, খতমে খাজগান, তারপরে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের খতম, এক এক খতমের এক এক হাদিয়া, খতম অনুযায়ী হাদিয়া। একটা খতম আছে সুরিয়ানি খতম, নাম শুনছেন না? সুরিয়ানি খতম নাম শুনছেন? এই এলাকায় মনে হয় এখনো আমদানি হয় নাই। এটা বিশেষ করে ওই নোয়াখালী চট্টগ্রাম ওই অঞ্চলে আছে এটা, এটার হাদিয়া সবচেয়ে বেশি। এটা রাত্রে আসার পরে শুরু হইব ফজর পর্যন্ত, সারা রাত কিছু কবিতা গাইব, গান গাইব কয়েকজন মিলে, এটা হলো সুরিয়ানি খতম। এই সুরিয়ানি খতম সারা রাত। তাহলে এই যে খতম ওয়াইজ হাদিয়া, আপনি খতম পড়ান, বলেন যে সারা রাত পড়েন, কোনো টাকা দিবেন না, দেখবেন বেদাত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে এই খতম গুলোর আবিষ্কার কেন? এই বেদাত গুলোর পিছনে কিছু স্বার্থ নিহিত আছে, দুনিয়াবি কিছু, সামান্য কিছু, সামানান কলিলা নিহিত আছে। আচ্ছা, এরপরে ধরেন তাবিজের ব্যবসা, আপনাদের দেশে মনে হয় নাই কি, কটিয়া দিতেও আছে, এটা হলো সবচেয়ে রমরমা ব্যবসা, তাবিজের ব্যবসা। এই ব্যবসার সাথে আর কোনো ব্যবসা লাগবে না। চাউলের ব্যবসা করেন, ধানের ব্যবসা করেন, পাটের ব্যবসা করেন, যত ব্যবসা করবেন এই ব্যবসার সাথে কোনো পাল্লা দেওয়া যাবে না। কারণ এই ব্যবসা যত হাদিয়া বেশি নিতে পারে তত লাভ। মানে কয়টা কোরআনের তাবিজ, এটা আগুনের তাবিজ, এটা তুমি অল্প দাম দিয়ে নিলে হবে না, বেশি টাকা দিয়ে নিতে হবে। ব্যাস, এক এক তাবিজ 10,000, 20,000, 30,000, 50,000 পর্যন্ত হাদিয়া আছে। এখন তাবিজের ব্যবসা যে শেরেকি ব্যবসা এটা বাংলাদেশের সবাই জানে। এরপরে আপনার আরো একে একে গণলে দেখবেন অনেক আছে। আচ্ছা, এখন সমস্যা হলো এই জায়গায়, এই জাতীয় মাদ্রাসাগুলো যখন প্রতিষ্ঠা হয় এলাকায়, এই মাদ্রাসাগুলোর মূল মকসদ হলো সমাজ থেকে শেরেক এবং বেদাত উৎখাত করা। এবং আপনি শেরেক আর বেদাত উৎখাত করতে গেলে যাদের যাদের স্বার্থে আঘাত আসবে, যাদের যাদের স্বার্থে একটু ব্যাঘাত করতে পারে, তারা কি আপনারা এমনি ছাড়ি দিবে? বুঝতে পারছেন আবার কেন এই মাদ্রাসার বিরোধিতা হয়? যে এই মাদ্রাসা থেকে যে ওলামায়ে কেরাম বের হবেন, যে হাফেজে কোরআন বের হবেন, এরা ইনশাআল্লাহ কোরআন বিক্রি করে খাবে না, এরা কোরআনের ব্যবসা করে, তাবিজের ব্যবসা করে খাবে না, বরং ইনশাআল্লাহ এখান থেকে যে আলেম তৈরি হবে এরা সমাজ থেকে সমস্ত শিরক এবং বিদআতকে উৎখাত করার জন্য এরা কাজ করবে ইনশাআল্লাহ। এরা একজন তাওহীদের দায়ী হবে, সুন্নার দায়ী হবে ইনশাআল্লাহ। এখন এই তাওহীদ সুন্নার দায়ী হইতে গেলে, শিরক বিদআত উৎখাতকারী হইতে গেলে অনেক ভাইয়ের সমস্যা তৈরি হতে পারে। এই জন্য তারা বলে যে ভাই শুনেন, এই মাদ্রাসা ছেলে মেয়ে দিবেন না, এই মাদ্রাসা তারা কাছে যাবেন না। ঘটনা হয়েছে এই জায়গায়, বুঝতে পারছেন? আবার আমার ভাইয়েরা, ইসলামী শিক্ষা এই ব্যাপারে আমাদের আলোচনা, ইসলামী শিক্ষা কি, ইসলামী শিক্ষা কেন দরকার, ইসলামী শিক্ষা না থাকলে অসুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝতে হলে আগে বুঝতে হবে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষাটা কি। আল্লাহ সুবহান তাআলা সর্বপ্রথম যে মানুষটা বানাইছেন ওই মানুষটার নাম কি? মাশাআল্লাহ, দেখেন সবাই জানেন প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। তিনি যেমন প্রথম মানুষ, আবার প্রথম নবীও পৃথিবীতে। আচ্ছা, আল্লাহ সুবহান তাআলা তাকে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে প্রথম আল্লাহবাক তাকে কি করছেন? রুহু দেওয়ার পরে আল্লাহ পাক তাকে প্রথমে যে কাজটা করছেন সেটা কি বলতে পারবেন? যে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা জিনিসের নামের ব্যাপারে আল্লাহ পাক তাকে এলেম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, শিক্ষক আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক প্রথম এই আদম আলাইহিস সালামকে যে শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে প্রথম যে শিক্ষাটা দিয়েছেন এই শিক্ষাটা ইসলামী শিক্ষা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকতে হলে, দুনিয়ার মধ্যে সুন্দর হইতে হইলে কি কি দরকার, জান্নাত পাইতে হইলে, আখেরাত সুন্দর হইতে হইলে কি কি দরকার, যেটা আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমে দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যেও হাসানা দেন, দুনিয়ার মধ্যেও সুন্দর শিক্ষা দেন, দুনিয়াটাকেও আমাদের জন্য সুন্দর বানিয়ে দিন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতটাকেও আমাদের জন্য সুন্দর বানিয়ে দিন। সুবহানাল্লাহ, একজন মানুষের দুনিয়া কিভাবে সুন্দর হবে, আখেরাত কিভাবে সুন্দর হবে, এইটার জ্ঞানের নামটাই হল ইসলামী শিক্ষা। আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে এই জ্ঞানটাই দিয়েছেন, এই ইসলামী শিক্ষাটাই দিয়েছেন। ইসলামী শিক্ষা দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ মানুষ বানাইছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন এই দুটি মাখলুককে বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবে, ইবাদতের পদ্ধতি কি, এটা জানার যে শিক্ষা এটার নাম হলো ইসলামী শিক্ষা। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি কেমনে করতে হবে এটা জানার নাম হলো কি? ইসলামী শিক্ষা। ইবাদত কয়ভাবে করা যায় বলেন তো দেখি, আল্লাহর ইবাদত কয়টা পদ্ধতিতে আল্লাহর ইবাদত হয় বলতে পারবেন? যে পাঁচটা পদ্ধতি, ইবাদতের কয়টা পদ্ধতি মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে যে ইবাদত নেন, এই ইবাদতের জন্য রাব্বুল আলামিন পাঁচটা পদ্ধতি নির্ধারণ করেছেন। এক নম্বর পদ্ধতি হলো ইবাদতে কালবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে কলব বানাইছেন, কি বানাইছেন? কাল কাল বানাইছেন। কাল কি শরীরের ভিতরে না মাথার ভিতরে? জি, বর্তমানে একজন বাইরেছে বাংলাদেশে, কয় কলব নাকি এখানে না, কলব বলে মাথার মধ্যে। তা আমি বলি যে একটা মাছ আছে যে মাছের মগজ নাকি উল্টা থাকে, এই মাছটা চিনেন নে? জি, চিংড়ি মাছ। এটা লাভ দে সামনের দিকে যায় কোন দিকে? পিছনের দিকে। কেন? কারণ কি? এটার মাথায় উঠে গেছে কি? হ্যাঁ, তো যারা উল্টা বুঝে কোরআন আর সুন্নাকে সঠিকভাবে বুঝে না, এদের কলব এখানে নাই, চলে গেছে মাথায়। মাথায় চলে যাওয়ার কারণে এরা কোরআন সুন্নাকে উল্টা বুঝে, সঠিকভাবে বুঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কলব বানিয়েছেন এখানে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দেখাইছেন, এইভাবে দেখায় নাই, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? তাহলে কালব কোথায়? তাকওয়া থাকে কালবের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাম দেখাইছেন এখানে। তাহলে যে কালব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা একটা এবাদতের মাধ্যম। এই এবাদত গুলোকে বলা হয় এবাদতে কালবিয়া। যেমন ইমান, ইমান আনবেন আল্লাহর উপরে। ইমান কেমনে আনবেন? ইমান কোথায় থাকে? ইমানের স্থান কোথায়? ওরে এটাও জানে না, ইমান থাকে কোথায় জানতে হবে না। ইমানটা কোথায় থাকে? ইমান কোথায় থাকে? কালবের মধ্যে থাকে। এটা এবাদতে কালবিয়া। এই জন্য কারো ভিতরে ইমান আছে কিনা এটা আপনি বাইরে দিয়ে বুঝতে পারবেন না। বাইরে দিয়ে দেখা যাবে যে সব সুন্দর, লম্বা দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, ভিতরে ইমান নাই, এরকম মানুষ থাকতে পারে না। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে যত বড় বড় মুনাফেক, এদের তো উপরে দিয়ে দেখলে মনে হবে যে বিরাট আল্লাহর ওলি, কিন্তু ভিতরে কি? কারণ ইমান উপরে দিয়ে থাকে না। ইমান থাকে কোথায়? ভিতরে, কালবের ভিতরে ইমান থাকে। এই জন্য ইমান কালবে ইবাদত। তাকওয়া, তাকওয়া আছে না? তাকওয়া আল্লাহর ভয়। এই তাকওয়া থাকে কোথায় জানেন? আত্তাকওয়া হা হুনা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তাকওয়া থাকে এখানে। তাকওয়া হলো কালবে ইবাদত। এই জন্য মুত্তাকিন চিনার উপায় হলো কালবের ভিতরে, মুত্তাকিন বাহিরে দিয়ে চিনা যায় না, উপরে দিয়ে মুত্তাকিন চিনা যায় না। দেখবেন অনেক মানুষ উপরে দিয়ে খুব দাড়িওয়ালা, দেখলে মনে হয় খুব ভালো মানুষ, কিন্তু গোসখোর, চরম গোসখোর, গোস ছাড়া ফাইল সিগনেচার করে না, এরকম আছে না? দেখতে মনে হয় লোকটা কত ভালো, দাড়িওয়ালা মানুষ, সুন্দর মানুষ, মনে হয় লোকটা খুব মুত্তাকিন, কিন্তু গোসখোর, বড় গোসখোর। আবার দেখবেন কত সুন্দর দাড়ি, কত সুন্দর পাঞ্জাবি, কত সুন্দর জুব্বা, কত সুন্দর পাগড়ি, সুদ খায়, এরকম আছে না? সুদখোর। অর্থাৎ উপরে দিয়ে সব ঠিক আছে, অন্তরের ভিতরে তাকওয়া নাই, কালবের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া নাই, তাকওয়া কালবে থাকে, তাকওয়া সেয়ারা সুরতে থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না। আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুরতের দিক থেকে এত সুন্দর ছিলেন না, একটা কালো মানুষ ছিলেন, কুচকুচে কালো। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই যেমন ছিল তার বড়ি তেমন ছিল চেহারা, চেহারার দিক থেকে অনেক সুন্দর, বড়ির দিক থেকে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী। মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো শারীরিক ভাবে চেহারার দিক থেকে এত সুন্দর মানুষ মদিনার মধ্যে ছিল না। ওই সুন্দর মানুষটা হয়ে গেছে জাহান্নামী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুসকুসে কালো মানুষটা হয়ে গেছেন জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কালো আর সাদা, সুন্দর আর কালো, সুশ্রী আর বিশ্রীর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হল কিসের? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যত বেশি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তত বেশি মর্যাদা। আজকে বাংলাদেশে আমরা সেয়ারা সুরত দেখি ওলি ঠিক করি, কয় যে হুজুরের পাগড়ি যত বড়, যে হুজুরের দাড়ি যত বড়, যে হুজুরের জুব্বা যত বড়, যে হুজুরের চেহারা নুরানি চেহারা, কয়টা বড় আল্লাহর ওলি। কয় দেখো আরা হুজুরের দিকে তাকায় তাকায় দেখো আরা হুজুরেরা কি নুরানি নুরানি চেহারা, তোমারা হুজুরেরা যদি খালি বসে বসে আপেল খায়, কমলা খায়, আঙ্গুর খায়, তো চেহারা তো নুরানি হইব। দুধ ভালো দুধটা দহন করে প্রথম হুজুরের জন্য নিয়ে যাচ্ছে, আপেল কমলাটা মা বাবার জন্য নাই, নিয়ে যাচ্ছে হুজুরের জন্য, তো হুজুরের চেহারা তো নুরানি হইব। সাহাবায়ে কেরামের চেহারা তোমাদের হুজুরদের মতো নুরানি চেহারা ছিল না। আল্লাহ আকবার, এক এক সাহাবীর ফিটের মধ্যে চামড়া ছিল না। অনেক সাহাবি ছিলেন অত্যাচার নির্যাতনে ফিটের চামড়া উঠে গেছে, চেহারার মধ্যে অনেক কালো কালো দাগ পড়ে গেছে। আজও দেখবেন ইউরোপের এই আফ্রিকার মানুষেরা চেহারার মধ্যে মুখের মধ্যে কাটা কাটা দাগ দেয়। দাগ এগুলো কেন দেয় জানেন? আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছিলাম, বললো যে এটা প্রাচীন আমল থেকে দিচ্ছে, দেওয়ার কারণ ছিল অনেক সাহাবীর এরকম মুখের মধ্যে অত্যাচার নির্যাতনে কাটা কাটা দাগ হয়ে গেছিল। সাহাবাকেরামের চেহারা একবারে টস টস নুরানি চেহারা ছিল না, কারণ তারা সারা রাত আল্লাহর ইবাদত করতেন, সারা রাত ঘুমাইতেন না। আপনি সারা রাত ঘুমাইলে না চেহারা সুন্দর হয়ে যাব, কি বলেন? চেহারা নুরানি হইব সারা রাত ঘুমাই থাকেন, সারা রাত যদি আপনি তাহাজ্জুদ পড়েন, ইবাদত বন্দেগী করেন, তো চেহারা এরকম ঝকঝকে হওয়ার কথা না। তবে চেহারা কালো হইলেও একটা আলাদা সৌন্দর্য চেহারার মধ্যে থাকবে আল্লাহর ইবাদতের কারণে। তা আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে তাকওয়া থাকে কোথায়? কালবে। নিয়াতের অবস্থান কোথায়? নিয়াত থাকে কোথায়? নিয়াত, নিয়াত বুঝেন তো? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা আমল নিয়াতের উপরে নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ সেটাই পায় যা সে নিয়াত করে। এই নিয়াতটা থাকে কোন জায়গায়? যে আচ্ছা, আজকে যে আপনারা এই যে মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন? নিয়ত করছেন না? অনেক ভাই এখনো নিয়ত করে নাই। নিয়ত তো করেন নাই, সওয়াবও পাবেন না। আগে তো নিয়ত করা লাগবে। তো কেমনে নিয়ত করছেন বলেন দেখি? বাড়ি থেকে আসার সময় পড়ছেন নাওয়াই তোয়ান আজহাবা ইলাল মাজলিসিল ইসলামি ফি ফং মশুয়া আম কাটিয়া দি, এইভাবে নিয়ত করিয়া আছেন নাকি? তো কেমনে নিয়ত করছেন? কি আমরা তো নিয়ত করি নাওয়াই তোয়ান দিয়ে, তো এই নিয়ত নাওয়াই তোয়ান দিয়ে করতে হবে না? নাওয়াই তোয়ান আজহাবা ইলাল মাহফিল, যে আমি মাহফিলে যাওয়ার নিয়ত করলাম, করতে হবে না? করছেন না? তাহলে তো সওয়াব হবে না। আজকে ওয়াজ মাহফিলে আসছেন কষ্ট করে, এত বৃষ্টির মধ্যে এত কষ্ট করে, কিন্তু সওয়াব নাই। সওয়াব পাইবেন কেমনে পাইবেন? নিয়াত হলো কালবি ইবাদত, নিয়াত মুখের ইবাদত না, নিয়াত হলো কালবের ইবাদত। এটা কালবে কালবে করতে হয়, নিয়াত করতে হয়, নিয়াত পড়তে হয় না। নিয়াত পড়া লাগে না, নিয়াত কি করতে হয়, এটা করার জিনিস, এটা পড়ার জিনিস না। কিছু জিনিস হচ্ছে খাওয়ার জিনিস, কিছু জিনিস আবার খাওয়ার জিনিস না। কারণ অখাওয়ার জিনিস আপনি যদি খাই বসে থাকেন, আচ্ছা বিষ পান, এটা কি খাবার জিনিস না না খাবার জিনিস? জি, কেউ যদি কয় আমি বিনা পয়সায় খাওয়া মো, আপনার এক টাকাও লাগবে না, খাইবেন না। কেউ যদি কয় ভাই এই জিনিস যে খারাপ, তুমি জীবনে একবার না দেখলে কেমনে বুঝবা, একবার খাই দেখো তাহলে না বুঝবা এটা ভালো না খারাপ। অনেকে আমাদের দেশে কয় কয় ভাই খারাপ জিনিস একবার হইলেও দেখতে হয়, না দেখলে আপনি বুঝবেন কেমনে এটা খারাপ, কি বলেন? বলো না, কয় সিনেমা হলে একবার সিনেমা দেখে আসতে হয়, না হয় বুঝবা কেমনে এটা যে খারাপ, একবার দেখলে গুনা হয় না, কারণ না তুমি বুঝবা কেমনে। তা আমিও বলি ভাইজান বিষপান যে খারাপ, বিষপান করলে যে মানুষ মরে যায়, একবার খাই দেখেন না, না খালি বুঝবেন কেমনে? একবার খান তাহলে আপনি বুঝবেন এটা ভালো না খারাপ। কেউ খাইবো আপনি টাকা পয়সা দিলেও খাইবো? খাবে না। কিন্তু ধূমপান, এটা কি খাওয়ার জিনিস না অখাওয়ার জিনিস? জি, ওইটা তো মানুষকে টাকা খরচ করে খায়, বিনা পয়সা খাওয়া তো দূরের কথা, অনেক টাকা খরচ করে করে খায়, এটা খায় না? এটা কি উত্তম খাবার নাকি খবিজ খাবার? খাবায়েস খাবার, এটা উত্তম খাবার না, তৈয়বাত খাবার না। আল্লাহ পাক মুমিনের জন্য হালাল করছেন তৈয়বাত, মুমিনের জন্য খাবায়েস আল্লাহ হালাল করেন নাই। তো বলো হুজুর আমাদের তো প্রিয় খাবার, এটারে আপনি খাবায়েজ বানাইলেন কেমনে? আপনি টয়লেটের মধ্যে যাই দেখেন সিগারেটের ধ্বংসাবশেষ পিছনের অংশ টয়লেটে পড়ে রয়েছে, পাইবেন না? আচ্ছা কোনোদিন টয়লেটে গেছেন, টয়লেটের ভিতরে কোন লোক বসে বসে কমলা খাইছে, কমলা চামড়া পড়ে রয়েছে, পাইছেন না? কোনোদিন আঙ্গুর খাইছে, আঙ্গুরের সব পড়ে রয়েছে, পাইছেন? বিরিয়ানি খাইছে, বসে বসে চিকেনের হাড্ডি পড়ে রয়েছে বাথরুমের মধ্যে, পাইছেন না? কি পাইছে? তাহলে টয়লেটে বসে বিরিয়ানিও খাই জায়গায়, তাহলে বুঝে যায় যে টয়লেটের ভিতরে এইরকম জিনিস পাওয়া যায় না। অর্থাৎ টয়লেটে বসে মানুষ এসব ভালো খাবার খায় না, খায় কি? ধূমপান করে, সিগারেট খায়। এই জন্য এটা তৈয়েবাত না, এটা হইলো কি? খাবায়েস। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীদের দিন চলে গেছে, কয়দিন পরে কবরে চলে যাব, এখন যুবকেরা এটা খাওয়া বন্ধ করতে হবে, কি বলেন? তাহলে মুরব্বীদের জন্য জায়েজ নাকি? মুরব্বীরা তাওবা করে কবরে যাইতে হবে, মুরব্বীরা এখন থেকে তাওবা করে, কারণ যে কোনো সময় কবরের ডাক চলে আসবো, কবরের ডাক আসার আগে তাওবা করে ফেলতে হবে, এটা হারাম। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামদের মতে এটা হারাম। আবার মা বোনেরা কর বাচ্চি, আমরা যে পানের সাথে খাই এটাতে কোনো অসুবিধা নেই, পুরুষের গুলো দোষছে, পুরুষের গুলা খাওয়া যাবে না, কি মা বোনেরা খাওয়া যাবে? ওইটা তো আপনি জ্বালায় জ্বালায় খাইতেছেন, আর এটা ডাইরেক্ট খাইতেছেন, একবারে সাদা পাতা তামাক জর্দা একবারে ডাইরেক্ট, জ্বালানি নাই কিছু নাই, ওটা তো পোড়ায় খাওয়া হচ্ছে, এটা ডাইরেক্ট, ওইটা ওইটা আরো বেশি হারাম। এই জন্য যতজনেই খাক, ইমাম সাহেবে খাক, খতিব সাহেবে খাক, মুফতি সাহেবে খাক, যিনি খাবে খাক, সবার জন্য এটা হারাম। এই জন্য যেমন সিগারেট খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, ঠিক একই ভাবে আপনার কি তামাক সাদা জর্দা এগুলো খাওয়া যাবে না। তাহলে এবাদত, এক নম্বর এবাদত কি বলে গেছে দেখি, এবাদতে কালবিয়া, কালবের এবাদত। আরেকটা এবাদত আছে এবাদতে বাদানিয়া, এবাদতে বাদানিয়া শারীরিক এবাদত, এটা শরীর দিয়ে করতে হয়। একটা এবাদত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করেছেন, যেই এবাদতটা করতে গেলে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন একটা শিরা উপশিরা নাই যেই এবাদতটা করতে গেলে এই জিনিসটা অংশগ্রহণ করে না, ওই এবাদতটার নাম বলেন দেখি, সালাত, মাশাআল্লাহ। এটা এমন একটা এবাদত মাথার উপরে থেকে শুরু করে পা পর্যন্ত একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই সালাত থেকে বিরত থাকে না। যেমন মাথার চুল, মাথার চুলও নামাজে অংশগ্রহণ করে, করে না? ওযু করতে গেলে কি করতে হয়? চুলের উপর দিয়ে মাসে করতে হয়, চুলগুলো সালাতের সাথে সম্পৃক্ত, দাড়িগুলো সালাতের সাথে সম্পৃক্ত, ব্রেনটাও সালাতের সাথে সম্পৃক্ত। ব্রেন যদি ঠিক না থাকে নামাজ ফরজ হয় না, আগে নামাজ পড়তে হলে আগে ব্রেন ঠিক থাকতে হয়, ব্রেন যদি উল্টা পাল্টা হয় তো নামাজ পড়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি যদি নেশাগ্রস্ত হয়ে পড়ো খবরদার নামাজের দ্বারের কাছে যাইও না, আগে ব্রেন পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে সালাতের মধ্যে ব্রেন লাগে, সালাতের মধ্যে এই চোখটাও লাগে, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত চোখটা কোন দিকে থাকবে তার বিধান আছে, দাঁড়ানো অবস্থায় কোন দিকে থাকবে, রুকু অবস্থায় কোন দিকে থাকবে, সাজদার অবস্থায় কোন দিকে থাকবে, বৈঠকের অবস্থায় কোন দিকে থাকবে, সালাম ফিরেলে কোন দিকে থাকবে, সব ঠিক করা আছে, আছে না? তাহলে চোখেরও নামাজ আছে, নাকেরও নামাজ আছে, মুখেরও নামাজ আছে, ঠোঁটেরও নামাজ আছে, দাঁতেরও নামাজ আছে, জিহ্বারও নামাজ আছে, একেবারে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটা বডি এই সালাতের মধ্যে অংশগ্রহণ করে, সুবহানাল্লাহ। এই জন্য এটার সাথে ইমানের সম্পর্ক, সালাত আছে ইমান আছে, সালাত নাই ইমান নাই। কিন্তু বাংলাদেশে আবার নামাজ না পড়লে ইমান থাকে, কয় ভাই আমি নামাজ না পড়লে কি হবে, ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু ঠিক আছে আমার, তো নামাজে না ইমান থাকে কেমনে? যদি ইমান থাকে তো নামাজ পড়েন না কেন? যে ইমান আপনাকে আমাকে নামাজ পড়াইতে পারে না, যে ইমান আমাকে আপনাকে মসজিদে নিতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে জান্নাতেও নিতে পারে না, সেই ইমান জান্নাতে নিতে পারবে না যে ইমান নামাজ পড়াইতে পারে না। তাহলে নামাজ হলো কি এবাদত? এবাদতে বাদানিয়া। তিন নম্বর এবাদত হলো এবাদতে মালিয়া, মালের এবাদত, টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে এবাদত আছে, আছে না? যেমন জাকাত, সদাকা, ফেতরা, এগুলো হলো মালের এবাদত। আরেকটা এবাদত আছে এবাদতে মারকাবা, এটার মধ্যে শরীর অংশগ্রহণ করে আবার মাল অংশগ্রহণ করে, টাকা পয়সা অংশগ্রহণ করে। বলেন তো দেখি এটা কোন এবাদত? জি হজ, হজ উমরা, টাকাও লাগে শরীরও লাগে। আবার কিছু এবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এবাদা ফিল হালাল ওয়াল হারাম, হালালের মধ্যে এবং হারামের মধ্যে। তাহলে এবাদত হলো পাঁচ রকমের। এই পাঁচ রকমের এবাদত যে জ্ঞানের মাধ্যমে শিখা যায় ওই জ্ঞানের নাম হলো ইসলামী শিক্ষা। ওই জ্ঞানের নাম কি? তাহলে আল্লাহর এবাদত করতে হলে ইসলামী শিক্ষা লাগবে। ইসলামী শিক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত সম্ভব না। তা আল্লাহ বানাইছেন আমাদেরকে আল্লাহর এবাদতের জন্য, এখন ইসলামী শিক্ষা নাই কেমনে এবাদত করবেন? ইসলামী শিক্ষা নাই আপনি আল্লাহর গোলাম হতে পারবেন না, আল্লাহর আবেদ হতে পারবেন না, আল্লাহর এবাদত করতে পারবেন না ইসলামী শিক্ষা নাই। এজন্য কম হোক বেশি হোক প্রত্যেক মুসলমানকে ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইসলামী শিক্ষা ফরজ। তাহলে কি সবাই মুফতি সাহেব হইতে হবে নাকি? সবাই মুফতি সাহেব হওয়া, মুহাদ্দিস সাহেব হওয়া, বড় আলেম হওয়া জরুরি নয়। কিন্তু নিজে বড় আলেম হতে পারেন নাই, নিজের ছেলেকে বড় আলেম বানাইবেন, আলেমের বাপ হইবেন। আপনার ছেলে এমন আলেম হবে যেই আলেমের এলেম দিয়ে পুরা দেশ পুরা সমাজ আলোকিত হয়ে যাবে, যেই এলেম দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর হবে, শেরেক দূর হবে, বেদাত দূর হবে, যেই এলেম দিয়ে সমাজে তাওহীদ প্রতিষ্ঠা হবে, সুন্নাত প্রতিষ্ঠা হবে, এরকম আলেমের বাপ হইবেন। আমার এক ওস্তাদ একবার মিশর গেছে, সবাই জিজ্ঞাসা করে আপনি কি হাফেজ? আমতা হাফেজ। আপনি কি হাফেজে কোরআন? কারণ মিশরের সব মানুষই হাফেজ, কেউ এক পাড়ার, কেউ দুই পাড়ার, কেউ পাঁচ পাড়ার, মিনিমাম এক পাড়ার হাফেজ কোরআন মুখস্থ পারে। স্যারকে জিজ্ঞাসা করে আপনি কি হাফেজ? স্যার কলা আনা আবু হাফেজ, আমি হাফেজ না, হাফেজের বাপ, মানে আমার ছেলে হাফেজ। আরবেরা যখন শুনছে ওরে আল্লাহ আবু হাফেজ, ওই তো খালি হাফেজ না, হাফেজের বাপ, মানে কি? মানে কঠিন হাফেজ। আরবেরা হাফেজের বাপ মানে বুঝে কি? জাদ্রেল হাফেজ, কঠিন হাফেজ। আসলে উনি কিচ্ছু হাফেজ না, ওনার ছেলে হাফেজ। আমার ভাইয়েরা এবং বোনেরা নিজে আলেম হন নাই, আবু আলেম হইবেন, আলেমের বাপ হইবেন, কি বলেন? আলেম হইতে পারেন না কিন্তু আলেমের বাপ হইবেন। আপনার ছেলেকে এমন ইসলামী শিক্ষা দিবেন যেই শিক্ষা দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর হবে। কিন্তু যেই শিক্ষা দিয়ে আরো অন্ধকার ঢুকে, ওই শিক্ষা দিলেন আলোকিত সমাজের অন্ধকার বানাই দেয়, এরকম শিক্ষা আছে না? বড় শিক্ষিত বড় চেয়ারে বসছে, বসে বসে ফাইল সিগনেচার করে আর ঘুষ খায়, এই জ্ঞান দিয়ে কি হয়েছে? সমাজ অন্ধকার হয়েছে। এই জ্ঞান দিয়ে বড় শিক্ষিত বানাইছেন ছেলেরে, ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, বিরাট অফিসার হয়েছে, বিরাট চেয়ারে বসছে, অনেক শিক্ষিত হয়ে বসে বসে ঘুষ খায়। তো এই শিক্ষিত বড় শিক্ষিত বড় দুর্নীতিবাজ, বড় ঘুষখোর, বড় জুলুমবাজ, এটা দিয়ে আপনি শিক্ষিত বানায় সমাজকে অন্ধকার বানাইছেন, কি বলেন? আবার আরেক শিক্ষিত বানাইছেন, এমন শিক্ষা দিছেন যেই শিক্ষা দিয়ে কোনোদিন জীবনে মদ মুখে নেয় নাই। আচ্ছা, একজন মসজিদের ইমাম সাহেব দেখাতে পারবেন যে ইমাম সাহেব সারাদিন মদ খায় বা মাদকাসক্ত হয়ে গেছে, দেখছেন? অথচ বর্তমানে সমাজে আমাদের সবচেয়ে বড় সমস্যা মাদকাসক্ত। আমাদের ছেলেরা মেয়েরা বর্তমানে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না? মাদকাসক্তির সমস্যা, কঠিন সমস্যা। এমন শিক্ষা ব্যবস্থা, এমন শিক্ষা দিচ্ছি যে শিক্ষা দিয়ে মাদকাসক্ত হয়, এই শিক্ষার দ্বারা সমাজ অন্ধকার হয়, সমাজ আলোকিত হয় না। যে শিক্ষা দিলে মুখে কোনোদিন মদ নেয় না, মদ যদি থাকেও মদ থেকে দূরে দূরে থাকে, এরকম শিক্ষা যদি হয় এটার নাম হলো ইসলামী শিক্ষা। যে শিক্ষা আমাকে অন্ধকার থেকে আলোতে নেয় এটাই ইসলামী শিক্ষা। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে এই ইসলামী শিক্ষা দিয়ে পাঠাইছেন, পাঠাইছেন না? সূরাল জুমার দুই নম্বর আয়াত, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الله رب العالمين বলেন আমি এমন এক রাসূল পাঠিয়েছি যে রাসূল তোমাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে করে শোনান, ويزكيهم তোমাদের চিন্তাধারার মধ্যে পবিত্রতা অবলম্বন করান, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তোমাদেরকে কিতাবের শিক্ষা দেন, হিকমার শিক্ষা দেন, সুন্নার শিক্ষা দেন, তোমাদেরকে তালিম দেওয়ার জন্য, তোমাদেরকে শিখানোর জন্য আমি রাসূল পাঠাইছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামী শিক্ষার একজন পৃথিবীতে শ্রেষ্ঠতম মুআল্লিম, শ্রেষ্ঠতম শিক্ষক। সুবহানাল্লাহ, কেমন শিক্ষক শুনবেন? মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন। এই সাহাবী বলেন আমি অনেক দূর দূরান্ত থেকে এসে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার পরে একদিন আমি সলাত আদায় করতেছিলাম, সলাতে দাঁড়াইছি, আমার পাশে এক ভাই সলাতের মধ্যে হাসি দিয়ে উঠছে, হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আস্তে করে বলছে কি আলহামদুলিল্লাহ, নামাজে হাসি দিছে, হাসি দি কয় আলহামদুলিল্লাহ, আপনারা বলেন নি জি? অনেকে মনে বলেন নামাজের মধ্যে হাসি আসলে কি বলেন, দেখি কোনো কথা বলে না, কি কিছু বলেন না, একজনেও বলেন না, তাহলে হাসি দিলে কি আলহামদুলিল্লাহ বলতে হয় না জি? নামাজ ছাড়া মাশাআল্লাহ এই এলাকা সবাই তো আলেম। আল্লাহ আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন কয় আমার মসজিদের মুসল্লি সব দেখি আফকাহু মিন ওমর, ওমর হচ্ছে বড় বড় ফকি। সুবহানাল্লাহ, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খুতবা দিতেছেন, খুতবার মধ্যে বলতেছেন যে মহিলাদের মোহর আপনারা বেশি ধরতেছেন, খবরদার মহিলাদের মোহর বেশি ধরা যাবে না, মহিলাদের মোহর কমান, রাসূলের যুগে আমরা মোহর কম ধরতাম, আপনারা দেখি মোহর বেশি দেন। এক মহিলা দাঁড়াই গেছে, মহিলা মুসল্লি, মহিলা মুসল্লি কয় আমার এই ব্যাপারে কথা আছে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মোহরের ব্যাপারে কোনো আপত্তি করেন নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে রাশি রাশি সম্পদ দিয়ে দাও, যখন তালাক হয়ে যায় কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, খবরদার তার থেকে কিছু আর নিও না। তাহলে এখানে আল্লাহ বলতেছেন স্ত্রীরে যদি কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দাও তাহলে আল্লাহর আপত্তি নেই বেশি দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণের কথা বলছেন, সর্বোচ্চ পরিমাণ কতটুকু হবে এটা বলেন নাই। তা আল্লাহর আপত্তি নেই, আল্লাহ রাসূলের আপত্তি নেই, আপনি ওমরের আপত্তি কেন? দেখেন মহিলা কোন জায়গায় ফ্যাঁস দিছে, কোরআনের আয়াত বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে যে আল্লাহ পাকের কোনো আপত্তি নেই, রাসূলের আপত্তি নেই, আপনার আপত্তি হলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন আসলে আমার ভুল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না ওমর কাদ আখতা ওয়া ইন্না ইমরাতান কাদ আসাবাত, এই মহিলা যেই কথা বলছে মহিলার কথা একেবারে সঠিক, আমি ওমর যেটা বলছি এটা ভুল কথা বলছি। আল্লাহ আকবার, এটার নাম ইমানদার। আজকে আমরা ভুল করছি এই কথা কইতে রাজি হই নাই, অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, এরকম মানুষ বলতেছে ওমর ভুল করছে, মহিলা যা বলছে সঠিক। পরে ওমর বলতেছে কুল্লুন নাস আফকাহু মিন ওমর, এই মসজিদে যত মুসল্লি আছে দেখতেছি এরা সবাই ওমরের থেকে বড় ফকি। সুবহানাল্লাহ, ওমর কিসের ফকি? ওমরের থেকে বড় ফকি। আজকে দেখতেছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে যারা আছে আমার থেকেও বড় মাসালা জানে, বড় মুফতি, আলহামদুলিল্লাহ। ওর নামাজে আলহামদুলিল্লাহ পড়া যাবে না। তো এই সাহাবী নতুন ইসলাম গ্রহণ করছে, এরা এখনো শিখে নাই। এই যে একজনে বলতেছে হাসি দিছে, হাসি দিকে আলহামদুলিল্লাহ। আর মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আলহামদুলিল্লাহ যাতে বলছে তো ইয়ারহামুক আল্লাহ বলতে হবে। উনি এমন জোরে মসজিদের মধ্যে বলেন ইয়ারহামুক আল্লাহ, একবার জোরে পুরো মসজিদ শুনাই উনি বলছে ইয়ারহামুক আল্লাহ। এখন আশেপাশে সাহাবীরা শুনে কি রে, এই লোকে এত জোরে হঠাৎ করে ইয়ারহামুক আল্লাহ বললো কেন হাসির জবাবে? আচ্ছা, এবার সলাতের মধ্যে তখন দৃষ্টি এদিক সেদিক ফিরানো নিষিদ্ধ হয়নি, এটা নিষিদ্ধ হয়েছে আর পরে। এখন অনেকে তার দিকে বড় বড় চোখ করে করে দেখে, এই লোক কোথা থেকে আসলো আজকে এত জোরে ইয়ারহামুক আল্লাহ বললো নামাজের মধ্যে, এইভাবে ডিস্টার্ব করলো, বড় বড় চোখ করে তাকায়। উনার দিকে যখন বড় বড় চোখ করে দেখায় উনার রাগ আরো বেড়ে গেছে। উনি কয় মিয়া, আমি খারাপ কাজ করছি নাকি? আমি নামাজের মধ্যে ইয়ারহামুক আল্লাহ বলছি, একটা সুন্নত আদায় করছি, আমি খারাপ কিছু করছি নাকি? উনি আরো বড় করে করে তাকায় এবং নামাজের মধ্যে গেছে খেপে, উনি আমি একটা সুন্নত আদায় করছি আর সবাই আমার দিকে এইভাবে তাকায়, সলাৎ শেষ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমাদের মধ্যে এরকম হইল কেন সলাতের মধ্যে? তখন এই বর্ণনা দেওয়া হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আদর স্নেহ করে শিখাই দিলেন যে শোনো, যে এটা সলাৎ, সলাতের মধ্যে এইভাবে বলতে হয় না, এখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না, ইয়ারহামুক আল্লাহ বলা যাবে না, সলাতের মধ্যে এগুলো বন্ধ রাখতে হয়। এত সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিলেন। ওই সাহাবি বলতেছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান মিনহু। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছে দুনিয়ার মানুষ শোনো, আমি ভুল করছি সলাতের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন সুন্দর করে শিখাইছেন, আমি এরকম শিক্ষক জীবনে এর আগেও কোনোদিন দেখি নাই, আমার মৃত্যু পর্যন্ত পরেও আর দেখি নাই, আহসানা তালিমান মিনহু, এত সুন্দর শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ, এত সুন্দর শিক্ষক জমিনে আমি আর দেখিনি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এইরকম মুআল্লিম, ইসলামী শিক্ষার শিক্ষক, সুবহানাল্লাহ। এক যুবক আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, কয় ইয়া রাসূলুল্লাহ, এজানলি বিজ্জানাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা আমারে বিয়ে করায় না। বর্তমানে অনেক যুবক আছে মা বাবারে বিয়ে করাইতে বলে বিয়ে করায় না, আছে না, মা বাবাকে ফোলা এটা খারাপ হয়ে গেছে, কালে বিয়ে করতে কয়, ছেলে যদি যায় কয় আব্বার কাছে আম্মার কাছে বিয়ে করতে, কপলা এটা অনেক খারাপ হয়ে গেছে, এত তাড়াতাড়ি বিয়ে করতে কয়। আবার যদি এই পোলা জেনা করে, বেবিচার করে, অশ্লীলতা করে, মা বাবার কাছে বিচার লই আসে যে আপনার ছেলে জেনা করছে, ওই বয়সে একটু করে, মা বাবা এরকম কয় না? মানে গুনা করলে মা বাবার কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ে করতে গেলে ছেলে এটা খারাপ, মানে হালাল ভাবে বৈধ ভাবে দিনের উপরে জীবন যাপন করতে গেলে মা বাবা রাজি হয় না, কিন্তু যখন জানা বেবিচার খারাপ পথে যায় ওইটা রাজি। এক সাহাবি আসছে, যুবক সাহাবি আসে, কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা আমার বিয়ে করে না, এখন আমি কি করবো? এজানলি বিজ্জানা, আমাকে জানা করার পারমিশন দিয়ে দেন। আপনি নবী পারমিশন দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু নবীর পারমিশন ছাড়া করলে তো জাহান্নামে যাওয়া লাগবে। কত বড় সাহস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে কিসের অনুমতি নিতে? জানার অনুমতি, অথচ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ্জানা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাক্তা ওয়া সাআ সাবিলা, খবরদার জানা তো করবা না, করবা না, জানার ধারে কাছেও যাবা না, মোবাইলে খবরদার কথা বলা যাবে না, কথা বললো জেনার দিকে তোমার টেনে নিতে পারে, ওই পার্কে পার্কে বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তা ঘুরা যাবে না, ঘুরলে তোমাকে জেনার দিকে টেনে নিতে পারে। আল্লাহ বলছে জেনা তো করা যাবে না, যাবে না, জেনা যে জিনিসগুলো জেনার দিকে টানতে পারে ওই জিনিসও করা যাবে না। আর রাসূলের কাছে আসছে জেনার অনুমতি নেওয়ার জন্য, সাহাবাই কেরাম বড় বড় চোখ করে তাকা, ফোলাইটার বাড়ি কই, এত বড় দুঃসাহস, রাসূলের কাছে আসছে জানার অনুমতি নেওয়ার জন্য, এই সাহস তো কারো হইতে পারে না, বড় বড় চোখ করে করে দেখ তাক। আল্লাহ রাসূল সাহেব বুঝতে পারছে, এখন যদি রাসূল একটু ইয়া করে মারি বেল বইটারে ধরি, আল্লাহ রাসূল সাহেব পাদানা মিনহু কারিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক তুমি আমার সামনে চলে আসো, কাছে চলে আসো, আল্লাহ আকবার, রহমতুল্লিল আলমিন নবী ডেকে কাছে নিয়ে আসলেন, সামনে নিয়ে আসলেন, সামনে বসাইছে, বসা করে যুবক তোমারে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি, এই কথাগুলোর উত্তর দিলে আমি তোমারে অনুমতি দিয়ে দিতে পারি। প্রথম কথা হলো, তোমার আম্মার সাথে তোমার মায়ের সাথে যদি কোনো মানুষ জানা করতে চায় আমি তাকে অনুমতি দিতে পারি কিনা? তোমার মায়ের সাথে কেউ জানা করবো এটার আমি অনুমতি দিব কিনা, আর তুমি রাজি আছো কিনা? লা ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই রাজি নাই, যদি আমার মায়ের কাছে কেউ জানা করতে আসে তাহলে মারি ফেলবো, কাটি ফেলবো। আচ্ছা ঠিক আছে, মার সাথে দেওয়া যাবে না, তোমার বোনের সাথে কেউ জানা করতে চাইলে পারমিশন আছে কিনা? কয় না। তোমার খালার সাথে? না। তোমার ফুফুর সাথে? না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমারে যদি আমি জানা করার পারমিশন দিয়ে দিই, তুমি যার সাথে জানা করবা সেটা কারো মা, কারো খালা, কারো ফুফু, কারো বোন, তো সেও তো এরকম পারমিশন দিবে না। সেও কি চায় যে তার বোনের সাথে কেউ জানা করুক? সেও তো দিবে না। এই যুবক বুঝতে পারছে, ভুল বুঝতে পারছে, চোখের পানি জ্বর জ্বর করে শুরু হয়ে গেছে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আল্লাহ আকবার, দুনিয়ার শ্রেষ্ঠ ওস্তাদের সামনে বসা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাসান ফারজাহু ওয়াগফির যামবাহু, আয় আল্লাহ এই যুবকের জিন্দেগির সকল গুনাহ maaf করে দাও, সুবহানাল্লাহ, ওয়া হাসান ফারজাহু, তার যৌবনকে তুমি সুন্দর করে দাও, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফালাম ইয়াকুন ইয়ানজুরুল ফাতা ইলা আইয়ি শাইইন, মৃত্যু পর্যন্ত এই যুবক কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিম দিতেন, যে শিক্ষা দিতেন, এই শিক্ষাটা কেমন শিক্ষক দেখছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ইসলামী শিক্ষা কাকে বলে এটার তালিম দিয়ে গেছে। এবার আসেন, ইসলামী শিক্ষার কেন দরকার, ইসলামী শিক্ষা কেন লাগবে, আল্লাহ পাক ইসলামী শিক্ষার এত মর্যাদা কেন দিলেন? খালি মর্যাদা নেই, আল্লাহ আকবার। সাহাবাই কেরাম এলেম শিখার জন্য একটা হাদিসের জন্য কয়েক হাজার মাইল যাইতেন, সুবহান আল্লাহ। তাবেইন কেরাম একটা হাদিস শিখার জন্য কয়েক শত শত মাইল দূরে চলে যাইতেন ওই যুগে, শুধু একটা হাদিস শোনার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, শুধুমাত্র তার উদ্দেশ্য হইল এলেম অর্জন করবে, ইসলামী শিক্ষা শিখবে, দ্বীন শিখবে, দ্বীন বুঝবে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার জন্য জান্নাতে যাওয়াকে সহজ করে দেন, সুবহানাল্লাহ। এলেম শিখার জন্য যে বের হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, সুবহানাল্লাহ। আপনি এলেম শিখার জন্য 100 মাইল যাবেন, জান্নাত আপনার জন্য আল্লাহ পাক কয়েক হাজার মাইল কাছে করে দিবেন, সুবহানাল্লাহ। কারণ এলেম ছাড়া জান্নাত পাওয়া যায় না। এলেম ছাড়া কি জান্নাত পাওয়া যায়? এলেম ছাড়া ঈমান আনা যায় না। ইমানটা আনতে হলে এলেম লাগবে, না হয় ইমান আনা যায় না। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বুঝো। তাহলে ইসলামী শিক্ষা ছাড়া, এলেম ছাড়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারবেন না, জানবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে অনেক ধরনের এলেম লাগে। লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা শর্ত সেটা জানতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টা এটা জানতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উসুল কয়টা এটা জানতে হয়, কি কি বললে লা ইলাহা ইল্লাল্লাহ ভাঙি যেতে পারে এটা জানতে হয়, তারপরে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ লই কবরে গেলে জান্নাত, তা লা ইলাহা ইল্লাল্লাহ লই গেলে সেটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ? যে লা ইলাহা ইল্লাল্লাহ এলেম সহকারে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। কিচ্ছু জানলাম না, কিচ্ছু বুঝলাম না, খালি কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া শিরক করলাম, কুফরিও করলাম, নিফাকও করলাম, আর কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত পাওয়া যাবে? কোনোদিনও না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে ঈমান আনতে হলে এলেম লাগে, শিক্ষা লাগে। এই জন্য আল্লাহ পাক এলেম শিখার জন্য বাহির হলে জান্নাত সহজ করে দেন। এমনকি শিখার জন্য যদি বের হয়, যে এলেম দিয়ে আল্লাহকে চিনা যায়, এইরকম এলেমের উদ্দেশ্যে বের হয়, তো আল্লাহর ফেরেশতারা তার জন্য ডানা বিছাই দেন, সুবহান আল্লাহ। সেই রাস্তা দিয়ে ডানা দিয়ে, ডানার উপর দিয়ে, ফেরেশতাদের ডানার উপর দিয়ে হাঁটে, এমনকি গর্তের ভিতরে ফিপিলিকা পর্যন্ত, এমনকি সাগরের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে উত্তম শিক্ষা শিক্ষা দেয়, কোরআন শিখায়, দিন শিখায়, কল্যাণ শিখায়, সুবহানাল্লাহ। সমস্ত আসমানবাসী দোয়া করে, জমিনবাসী দোয়া করে, জমিনের সব মাখলুকাত দোয়া করে, গর্তের ফিফিডিকা পর্যন্ত দোয়া করে, সাগরের মাছ পর্যন্ত দোয়া করে। কার জন্য কথা কয় না, কার জন্য দোয়া করে? হ্যাঁ, যারা এলেম অর্জন করে, যারা মানুষকে তালিম দেয়, কল্যাণের তালিম দেয়, যেটা দুনিয়াতে কল্যাণ, আখেরাতে কল্যাণ। আচ্ছা শুনেন, এবার কথা হইল, জাহিলি যুগের নাম শুনছেন? জাহিলি যুগ কোন যুগটাকে জাহিলি যুগ বলে বলেন তো দেখি। জাহিলি যুগ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে যুগটা। আচ্ছা এই যুগে কি লেখাপড়া ছিল না, জ্ঞান বিজ্ঞান ছিল না? ছিল মানে কি, আল্লাহ আকবার। ওই যুগের শত শত বড় বড় বিশ্ববিখ্যাত কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্যের সোনালী যুগ, এত উন্নত লেখাপড়া, উন্নত শিক্ষার যুগ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়েছেন কি, জাহেলি যুগ। তাহলে জ্ঞান ছিল না ওই যুগে? জ্ঞান থাকলে আবার জাহেলি যুগ হয় কেমনে? যেই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, যে জ্ঞান দিয়ে তার রবকে চিনে না, যেই জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে না, যেই জ্ঞান দিয়ে ওহীকে চিনতে পারে না, যেই জ্ঞান দিয়ে সুন্নতকে চিনতে পারে না, ওই জ্ঞানকে আল্লাহ এবং আল্লাহ রাসূল এলেম বলেন না। ওটা এলেম না, কারণ এলেম ওটা যেটা দিয়ে আল্লাহকে চিনা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা যায়, ওইটার নাম এলেম। জাহেলি যুগে বস্তায় বস্তায় জ্ঞান ছিল, কিন্তু ওই জ্ঞান দিয়ে তারা তাওহীদ চিনতে পারে নাই, সুন্নাহ চিনতে পারে নাই, ওহী চিনতে পারে নাই, এই জন্য ওইটার নাম হয়েছে জাহেলি যুগ। আচ্ছা আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল মানে মূর্খ ছিল। হ্যাঁ, আবু জাহেল ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, তার কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আসতো। আল্লাহর ঘরের বাইতুল্লাহ সভাপতি সাহেব, বাইতুল্লাহর কি কি রকম সভাপতি, আমাদের দেশের 1,00,000 সভাপতি সমান সমান আবু জাহেল, আরো বেশি। কারণ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে বাংলাদেশে 1,00,000 রাকাত পড়ার চাইতে বেশি পড়ছিল, বেশি না? এই মসজিদের সভাপতি আবু জাহেল। এবার বুঝেন কত বড় বুদ্ধিজীবী, কত বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, ইন্নাহু আবু জাহাল, হে হইছে জাহেল। জাহেল না খালি, জাহেলের বাপ। কেন জাহেলের বাপ? কারণ এই লোক তাওহীদ চিনতে পারে নাই, এই লোকের জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই। বাইতুল্লাহর খেদমত করছে, হাজীদের খেদমত করছে, কিন্তু পালিয়া বুদু রাব্বা হাজাল বাইত, এই ঘরের মালিকের রবের চিনতে পারে নাই। আল্লাহর গছ চিনছে, কিন্তু গড়ের মালিকের চিনে নাই। তার গড়ের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাসূল চিনতে পারে নাই। তো যেই জ্ঞান দিয়ে এই ঘরের রবের চিনে না, যেই জ্ঞান দিয়ে ওই রবের রাসূলের চিনে না, এটা জ্ঞান না, এটা জাহালত। তাহলে আপনার আমার কাছে বস্তা বস্তা এলেম আছে, কিন্তু এলেম দিয়ে আবার শেরেক করে, এই এলেম জাহালত, এই এলেম আমরা কই এত বড় আলেম, উনি কি বুঝে না? বুঝে, কিন্তু এটা জাহালত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, বড় বড় আলেম বড় বড় মুশরিক হইতে পারে, বড় বড় আলেম বড় বড় বেদাতকারীও হইতে পারে, আলেম বড় মানে উনি শেরেক চিনে ফেলবে বেদাত চিনে ফেলবে তা না। শেরেক বেদাত চিনতে হলে আল্লাহর খাস রহমত লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে ওয়াদা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ইমানদারগণ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দিবেন। কি দিবেন? ফুরকান। ফুরকান হলো শিরক আর বেদাত ছিনার জ্ঞান, তাওহীদ আর সুন্নাত ছিনার জ্ঞান। এই ফুরকান যদি আল্লাহ কাউকে না দেন, বড় আলেম হয়ে যাবে কিন্তু শিরক চিনবে না, বড় আলেম হবে কিন্তু বেদাত চিনবে না। আর যেই এলেম দিয়ে তাওহীদ চিনবে না, সুন্নাত চিনবে না, শিরক চিনবে না, বেদাত চিনবে না, এটা এলেম না, এটা তার জন্য জাহালত। এই জন্য আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন তখন দোয়া করতেন, কি দোয়াটা করতেন কেউ বলতে পারবেন? জমজমের পানি পান করার দোয়া, মাশাআল্লাহ, এই দোয়াটা বলতেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দা। আয় আল্লাহ, জমজমের পানি পান করার সময় যে দোয়া করে আল্লাহ সে দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এই জন্য তিনটা দোয়া করতেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আয় আল্লাহ আমারে এমন এলেম দাও যেই এলেম আমার উপকারে আসে, যেই এলেম আমার, সব এলেম আল্লাহর কাছে চাইতেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ ওই এলেম থেকে তোমার কাছে পানা চাই যে এলেম আমার উপকারিতা দেনা। বস্তা বস্তা এলেম দরকার নাই, এলেম কম হোক কিন্তু সেই এলেম যাতে আমার উপকার দে। আমার এই এলেম দুনিয়াতেও উপকারিতা দিবে, আখেরাতেও আমার এলেম উপকারে আসবে। তো অনেক এলেম, যে এলেম দিয়ে দুনিয়ায় ব্যবসা করছি দুনিয়ায় উপকারে আসছে, আখেরাতে উপকারে আসে না, এরকম এলেম দরকার আছে? তাহলে যে এলেম দিয়ে বড় বক্তা হওয়া যায় এরকম এলেম দরকার না আখেরাতের এলেম দরকার? বড় বক্তা হয়ে গেলাম কিন্তু বড় বক্তারে আল্লাহ কিয়ামতের ময়দানে দড়ি আর জাহান্নামের কেসি দিয়ে জিব্বা কাটতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, কিয়ামতের ময়দানে বড় বড় খতিবদেরকে নিয়ে এসে, বক্তাদেরকে নিয়ে এসে জাহান্নামের আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে ফেলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রাত্রিতে আল্লাহ পাক দেখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল জিব্রাইল এরা কারা? বলছে, হাউলাই খোতাবা ও উম্মাতিকা, এরা আপনার উম্মতের বড় বড় বক্তা। তা আমার উম্মতের বক্তা, এদেরকে জাহান্নামের আগুনে কেচি দিয়ে কেন জিব্বা কাটে? কয়, এরা দুনিয়াতে মানুষের কাছে মিথ্যা বানায় বানায় বলতো, মিথ্যা ওয়াজ করতো সব, এরা কোরআন আর সুন্না না বলি বড় বক্তা হওয়ার জন্য মানুষকে বুঝে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক বলে না বাংলাদেশে, অমুক টিভির আলোচক, টিভিতে আলোচনা করা কি বড় আলেমের পরিচয় নাকি? কি বলেন? টিভিতে আলোচনা করা বড় আলেমের পরিচয়? এমন জাহালত ঢুকছে সব জায়গায় গেলে আমারও কয় অমুক টিভির আলোচক, টিভিতে আলোচনা করি ভালো কথা, এটা বলতে হইব কেন? আর টিভিতে আলোচনা করলে কি বড় আলেম নাকি? টিভিতে যে কেউ আলোচনা করতে পারে, বড় আলেম লাগে না। সুমধুর কণ্ঠস্বর, এটা তো মমতাজও সুমধুর কণ্ঠস্বর, কি বলেন? একজন বক্তার সুমধুর কণ্ঠস্বর দরকার থাকি, বক্তা কেন গান গাইব নাকি? বক্তার আবার সুমধুর কণ্ঠস্বর লাগবে কেন? বক্তার নামের আগে সুমধুর কণ্ঠস্বর। আন্তর্জাতিক, আচ্ছা দেশি মুরগির দাম বেশি না বিদেশি মুরগির দাম বেশি? তা আন্তর্জাতিক মুরগির তো দাম কম, কি বলেন? দেশি মুরগি 500 টাকা কেজি করিও খুঁজে পাইনি আমরা দেশি মুরগি, তাও দেশি মুরগি দিতে যায় বেজাল দে। আর বিদেশি মুরগি কত সস্তা দেখছেন না? তা আমাদের দেশে দেশি হুজুর নাই, সব আন্তর্জাতিক হুজুর। আন্তর্জাতিক হলে তো দাম বাড়ি যায়, তাও না, দেশি হলে দাম বেশি। দেশি হইতে পারলে নিজের দেশের বাইদেরকে নিয়ে শেরেক মুক্ত ইমান গড়তে পারলে, বেদাত মুক্ত সুন্নতি আমল গড়তে পারলে, এটার দাম বেশি। সারা দুনিয়াতে ওয়াজ করলাম, নিজের ছেলে নামাজ পড়ে না, এই ওয়াজের দাম আছে? নিজের বউ সকালে ফজরের নামাজে উঠে না, সারা দুনিয়া ওয়াজ করলাম লাভ আছে? তার থেকে ওয়াজ বন্ধ করি, ঘরে বসে ছেলেরে আর বরে ওয়াজ করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবো, বক্তা হওয়ার দরকার নাই। এইরকম বক্তা হইলে জাহান্নামের কেসি দিয়ে জিব্বা কাটবো। তারপরে মিথ্যা মিথ্যা বয়ান। ওই দিন এক বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, অনেক দামি বক্তা, দেখে ওয়াজ করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামার কাহিনী বর্ণনা করতেছে, ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা বর্ণনা করতেছে, এমন আবেগের সুরে বলতেছে, নিজেও কানতেছে, শ্রোতারেও কান্দতেছে, শ্রোতারও মিথ্যা কথা শুনে কানতেছে, নিজেও কানতেছে। এই মিথ্যা কথা শুনে শুনে কান্দি কান্দি বড় বক্তা হয় বাংলাদেশে। অমরের পাগল বানাইছে এখানে, অমরের মতো সাহাবিরে পাগল বানাইছে, মানুষের কাছে পাগল হিসেবে তুলে ধরছে। অমর নাকি আবু শামারে মারতে মারতে মরি গেছে, তারপরে নাকি কবরের উপরে যাইয়ে দৌড়া মারতেছে। অমর কি এত পাগল নাকি? অমর জিকির করতে করতে কোনোদিন খেজুর গাছে উঠছে না, তো অমরের এত পাগল মনে করলাম কেমনে? যে কোন পাগল এরকম ছেলেরে মারতে মারতে মরি গেছে, তারপরে নাকি কবরের উপরে যাইয়ে দৌড়া মারে, অমরের কেমন পাগল বানাইছে? সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এগুলো। তিন দৌড়া মারছে, কয় তিনটা মিলে তোমার হয় নাই, এগুলো আসতে মারছ একটা, এই বক্তা ডাহা মিথ্যা কথা এগুলো। তারপরে ওই সাপ মরি ধরছে, ওই আফ্রিকা জঙ্গলে গেছে, হরিণের কিচ্ছা, অমুক কিচ্ছা, তমুক কিচ্ছা, এই মিথ্যা কাহিনী বলে বলে যারা ওয়াজ করে জিব্বা কেটে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে দেখে এসেছেন। তাহলে আমি যে কথাটা আমার ভাইরা বলতেছিলাম, যেই এলেম দিয়ে আল্লাহকে চিনা যায় না, তাওহীদকে চিনা যায় না, যেই এলেম দিয়ে উপকারিতা পাওয়া যায় না, দুনিয়ার উপকার আখেরাতের উপকার, এটা এলেম না, এটা জাহালত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এলেম থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, যে আল্লাহ যে এলেম দিয়ে উপকার নাই, এই এলেম থেকে তোমার কাছে পানা চাই, যেই এলেম দিয়ে নিজেরও উপকার হয়, আল্লাহর বান্দাদেরও উপকার হয়, এই এলেম দরকার। বড় বক্তা হওয়া জরুরি বিষয় না, বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় মুস্তাহিদ জরুরি বিষয় না, জরুরি বিষয় এলমান নাফেয়া। এলমান কাসিরা চায় নাই, আল্লাহ আমারে বিশাল এলেম দাও, বড় এলেম দাও, অনেক এলেম দাও, এটা দোয়া করে নাই আব্দুল্লাহ বিন আব্বাস। কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা এলমান নাফেয়া, আয় আল্লাহ আমারে এমন এলেম দাও যে এলেম আমার উপকারে আসে, দুনিয়াতেও উপকারে আসে, আখেরাতেও উপকারে আসে, ওই এলেম চাই। এজন্য আমার ভাইয়েরা, বক্তা হওয়ার যত কৌশল এগুলো আমরাও জানি, বক্তা হইতে হইলে বাংলাদেশে কতগুলো কৌশল আছে বড় বক্তা হইতে হইলে, কিন্তু জানলে হবে না। ওয়াজ করতে হবে, বক্তা হইতে হবে সালাফে সালেহীনদের মতো, সাহাবায়ে কেরামের মতো, তাবেঈনদের মতো, তাবে তাবেঈনদের মতো। আমার ওয়াজ কেউ শুনলে শুনুক, না শুনলে নাই, শ্রোতা একজন থাকুক, ওই একাই একশ। সবসময় হকের পক্ষে মানুষ কম থাকে, অনেকে গর্ব করে, আমরা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করা হকের দলিল না, মানুষ একজন হইতে পারে, আমার শ্রোতা একজন, কিন্তু আমি কথা বলছি হক, এটাই হকের দলিল। মানুষ বেশি হয়েছে, তা গান বাজনার অনুষ্ঠানে তো মানুষ বেশি, এই জন্য এটা হক নাকি? কি বলেন? যেখানে শেরেক হয় লক্ষ লক্ষ মানুষ, যেখানে বেদাত হয়, কুফর হয়, নেফাক হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাই বলে কি ওটা হক? এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এলেম এমন এলেম লাগবে যেই এলেম দিয়ে তাওহীদ চিনা যায়, সুন্নত চিনা যায়। এই জন্য আবু জেহেলের বস্তা বস্তা এলেম থাকিও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা জাহালত। আজকে বাংলাদেশে যত শেরেক আছে, শেরেকের পৃষ্ঠপোষক বড় বড় আলেম, দেখবেন কবরে কবরে সেজদা বাংলাদেশে চলতেছে না, পুরা বাংলাদেশ ব্যাপী মাজারে মাজারে সেজদা, মাজারে মাজারে সেজদা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেজদা করতেছে, করতেছে না? সেজদা করা কি? কবরে সেজদা করা, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? কোন একতলাপ নাই পৃথিবীর কোন আলেমের, এটা স্পষ্ট জাজ্জল্যমান শেরেক। অথচ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ইমান হারাইতেছে কবরে সেজদা দিয়ে, এবং সেজদা গুলো দিতেছে বড় বড় আলেমদের চোখের সামনে, যেখানে মাজার আছে, যেখানে সেজদা হচ্ছে, সেখানে বড় বড় আলেমও আছে। তো কই তাদের এলেম তো ওই শেরেক চিনে নাই? তাদের এলেম তো শেরেকের পক্ষে আরো দালালি করতেছে, এই এলেম দিয়ে শেরেক দূর হচ্ছে না? বাংলাদেশে আলেমের অভাব নাই, এলেমের অভাব নাই। অভাব হয়েছে কিসের? যে এলেম উপকারে আসে উপকারী এলেমের অভাব, তাওহীদের এলেমের অভাব, সুন্নতের এলেমের অভাব, এলেমের অভাব নাই। বাংলাদেশে যে পরিমাণে আলেম আছে এত আলেম দরকারও নাই। হেদায়েতের জন্য এই দেশের মানুষ দিনের উপরে থাকার জন্য এত আলেম লাগে না, কিন্তু আলেমের মতো আলেম একটা হইতে হবে। বাঘের বাচ্চা একটা দরকার, ইবনে তাইমিয়া একটা দরকার, শাইখ বিন বাজ একটা দরকার, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটা দরকার, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটা দরকার। শত শত দরকার নেই, শত শত হই ধর্মের ব্যবসা করতেছে, শেরেকের ব্যবসা, বেদাতের ব্যবসা। এই জন্য আমার ভাইরা, এই আসিমুন্নেসা ইসলামের শিক্ষা ইনস্টিটিউট ইনশাআল্লাহ এমন আলেম তৈরি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, যেই আলেম ধর্ম ব্যবসা করবে না, যেই আলেম ইনশাআল্লাহ শিরকের সাথে কোনো আপোষ নাই, বেদাতের সাথে কোনো আপোষ নাই, প্রয়োজনে চাষাবাদ করে কৃষিকাজ করে খাইব তাও বেদাত করবে না। আলেম হয়েছে বলে কি খালি ইমামতি করে খাইতে হইব? আলেম হয়েছে এই জন্য কি খালি বসে বসে হাদিয়া তোপা খাইতে হইব? আলেম হলে কি কৃষিকাজ করা যায় না? যায় না। ওই কৃষক হবে জান্নাতি কৃষক, সুবহানাল্লাহ। কোন আলেম তো জান্নাতি কৃষক হইব, কারণ কৃষিকাজ করতে গেলে জান্নাতের ব্যাপার আছে, অনেক কিছু আছে। কৃষিকাজ করতে গেলে ওই জমি যদি আপনার হালাল না হয়, আপনার জমিতে যত ধান পাইবেন, গম পাইবেন, ফসল পাইবেন, সব হারাম। তো জমি কেমনে হালাল হইব? ওই জমি বাগবাটোয়ারা করার সময় বোনের জমিটা ঠিক মতো দেন নাই, ভাইয়ের জমিটা ঠিক মতো দেন নাই, চাচার জমিটা ঠিক মতো দেন নাই, ফুফুর জমিটা ঠিক মতো দেন নাই, ওই জমিতে যত ফসল উৎপন্ন হবে সব ফসল হারাম। তাহলে কোনো আলেম যদি কৃষক হয়, আগে জমিনগুলো সঠিকভাবে বন্টন করে দিবে, বোনের জমিন বোনকে দিবে, ভাইয়ের জমিন ভাইকে দিবে, ফুফুর জমিন ফুফুরে দিব, চাচার জমিন চাচারে দিব, কি বলেন? জান্নাতি কৃষক, জান্নাতি জমিওয়ালা। তারপরে আপনার জমি বন্ধক, আপনাদের দেশে আছে না জমি বন্ধক? আমারে 20,000 টাকা দিলেন, জমি এটা আপনারে দিয়ে দিলাম, যখন আপনি আমার 20,000 টাকা ফেরত দিবেন তখন জমি এটা আপনি নিয়ে যাবেন, এরকম সিস্টেম আছে না? হারাম সিস্টেম, যা চাষাবাদ করবেন সব হারাম। কোন আলেম যদি কৃষক হয় হারাম কাজ করবে না, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস জমিনে উৎপন্ন করাও হারাম, তামাক উৎপাদন করা হারাম, এরকম যে জিনিসগুলো খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, এগুলো উৎপাদনও হারাম, ব্যবসাও হারাম। তাহলে আলেম যদি এখানে কৃষি কাজ করে তাহলে জান্নাতে কৃষক হবে, আদম আলাইহিস সালামের মতো কৃষক। জান্নাতের মধ্যেও কৃষি কাজ আছে, আছে না? কি বলেন? জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে দেওয়ার পরে জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা সত্য দিছি আর কিছু দিব না, আর কিছু দরকার আছে? তা দেখবেন বেশি দিন একাধারে মাছ গোস্ত পোলাও কর্মা, পোলাও কর্মা 3-4 দিন খাইছেন, 1 সপ্তাহ খাইছেন, এরপরে খাইতে মন চায়, এরপরে কয় আজকে কি রান্না করবো, বাবিয়ে জিজ্ঞেস কর, কয় ভর্তা করো, শাকভাজি করো, ভালো জিনিস আর মন চায় না। জান্নাতে খাইতে খাইতে তো সারা জীবন ভালো জিনিস ভালো লাগে না, আরামে বসে রয়েছে খাইতেছে, আল্লাহ কে আর কি লাগবো? কয় আল্লাহ দুনিয়াতে কৃষি কাজ করতাম অনেক মজা লাগতো, এখানে তো কৃষি কাজ নাই বসে রয়েছে। আল্লাহ কয় যাও এবার কৃষি কাজেরও ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ। জান্নাতে কৃষি কাজেরও ব্যবস্থা থাকবে, তাহলে আমি আলেম হয়েছি, কৃষি কাজ করলে অসুবিধা কি? তো আমি হালাল খাবো, তো বেদাত করে তাবিজের ব্যবসা করে খাবো না, মিথ্যা ওয়াজ করে বক্তা হবো না, খতম পড়ে খাবো না, মিলাপ পড়ে খাবো না, প্রয়োজনে কৃষি কাজ করে খাবো, প্রয়োজনে ব্যবসা করবো, দোকান চালামো হালাল জিনিসের। ব্যবসা করা নিষেধ আছে না আলেমদের জন্য? কি নিষেধ আছে? আমি আলেম হয়েছি, আমার মা বাবা আলেম বানাইছে, এই জন্য আমাকে হারাম খাই বাঁচতে হবে কেন? আমাকে বেদাত করে বাঁচতে হবে কেন? এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এমন শিক্ষা দরকার, এমন এলেম দরকার, এমন আলেম দরকার, যেই এলেম দিয়ে আল্লাহকে চিনা যায়। আল্লাহকে চিনা হলো সবচেয়ে বড় এলেম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে ওলামারা। এই ওলামা মানে কামাল পাস, টাইটেল পাস, দাওরা পাস, আলেম বলে নাই। আপনার হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন, এখানে ওলামা হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব, যার কাছে কোনো এলেমে নাই, লেখাপড়াও জানে না, কিচ্ছু খবরে না, মাদ্রাসাও যায় নাই, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে গেছে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তারে বলছে ওলামা। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা রাতে বাইরেছেন, মা মেয়েরে বলতেছে মা সকালবেলা দুধের মধ্যে পানি মিশাই বাজারে নিও, ওমরের সৈন্যরা বাহির হওয়ার আগে দুধ বিক্রি করে চলে আসিও। মেয়ে কয় আম্মা ওমরের সৈন্যরে ফাঁকি দেওয়া যায়, সবাই রে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে ফেলবে আমি দুধের মধ্যে পানি মিশাই দি। এরা হলো ওলামা। ওই মেয়ে যদি আলিফ বাও তো লিখতে না পারে তাও ওলামা, কারণ এর এলেম দিয়ে আল্লাহরে চিনছে। আরেকজন বিশাল ডিগ্রিওয়ালা, কামাল পাস, দাওরা পাস, টাইটেল পাস, মুফতি পাস, ডক্টরেট পাস, আবার হারাম ব্যবসা করে খায়, তাবিজের ব্যবসা করে, মিলাদের ব্যবসা করে, খতমের ব্যবসা করে, বেদাত করে, তো এ ওলামা না, এ জাহেল। আর এলেম আল্লাহ কে আমাদের আগে তুলে নিবেন, এলেম উঠে যাওয়া, জি আমি শেষ করে দিচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যে, এলেম উঠে যাওয়া এটা কেয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে আল্লাহ পাক এলেম তুলে নেবেন, বিকবজুল উলামা, উলামাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম জমিন থেকে তুলে নেবেন। তখন মানুষ ইত্তাখাযান নাসু রুসান জুহালা, জাহেলদেরকে মানুষ নেতা বানাইবো, ফাফতাও তাদের কাছে ফতোয়া চাইবে, ফতোয়া চাইলে ফাফতাও বেগাইরি ইলমিন, এলেম বিহীন ফতোয়া দিব, নিজেরাও গোমরা হইব, জাতিরেও গোমরা করব। এই জন্য এমন আলেম বানাইতে হবে যে আলেম না জানলে কব যে আমি জানি না ভাই, পরে কমো। আমাদের দেশে দেখা যায় এখন জিজ্ঞাসা করলে সাথে সাথে সবাই উত্তর দেওয়ার জন্য রেডি, কেউ বলে না যে ভাই আমি পরে দেখি কমো, এ কথা বলে না। কারণ একথা কইলে যদি মনে করে যে উনি ছোট আলেম, ছোট হুজুর, বাংলাদেশে কিন্তু ছোট হুজুর নাই, সব বড় হুজুর, আমরা সবাই বড় হুজুর, দেশি হুজুর নাই, সব আন্তর্জাতিক, দেশি বক্তা বাংলাদেশে নাই, সবাই কি আমরা আন্তর্জাতিক। আবার দেখবেন ছোট হুজুর নাই, কোন মাদ্রাসা যে জিজ্ঞেস করেন ভাই আপনাদের মাদ্রাসা কোন ছোট হুজুর কে, দেখি একটা ছোট হুজুর খুঁজতেছি, কোন মাদ্রাসা ছোট হুজুর পাবেন না, যাই করবেন যে ভাই বড় হুজুর কই, এই ভাই আসেন আসেন, এটা তো আমাদের বড় হুজুর, বড় হুজুর সব জায়গায় পাওয়া যায়, ছোট হুজুর নাই। তার অর্থ হইল যে আমরা ওই এলেম, যে এলেম দিয়ে মানুষকে নরম হওয়া শিখায়, বিনয়ী শিখায়, এলেম মানুষকে বিনয়ী করে, যত বেশি এলেম হবে এলেমের বারে সে নরম হয়ে যাবে। গাছ যেটা ফল বেশি ধরে, ওই যে ওদিন নওগাঁতে দেখে আসছি ছোট্ট ছোট্ট আম গাছ, আম এমন ভাবে ধরতেছে গাছ এটা আলগাইতেও পারতেছে না, একবার ঝুঁকে রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় মুতাওয়াদেউ ছিলেন, বিনয়ী ছিলেন, মানে এলেমের বারে বিনয়ী হয়ে গেছে। এই জন্য দেখবেন আলেম বড় হইলে এলেমের বারে ঝুঁকে যায়, আর খালি কলসি বেশি ডুলে, বেশি নাচে, বেশি ফতোয়া দে, বেশি লাফায়, মাইক ভাঙ্গি ফেলায়, গান গায়, নাচে, খালি কলসি, বুঝতে পারছেন? এই জন্য আমাদের সমাজে ভাইয়েরা এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত, এখানে তাওহীদ শেখানোর জন্য, যে এলেম দিয়ে তাওহীদ শেখানো যাবে, যে এলেম দিয়ে সুন্নত শিখবে, শেরেক মুক্ত তাওহীদি ঈমান ঘটবে, বিদআত মুক্ত সুন্নতে আমল ঘটবে, এই উদ্দেশ্যেই এই মাদ্রাসার প্রতিষ্ঠা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব প্রত্যেকের ছেলে মেয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিবেন, এই মাদ্রাসার এক একজন খাদেম হইবেন, অভিভাবক হইবেন, এবং নিজেরা শেরেক মুক্ত হইবেন, বেদাত মুক্ত হইবেন, সন্তানকে শেরেক মুক্ত বেদাত মুক্ত শিখাইবেন। পরে আপনি ছেলের যেটাই করুক, ব্যবসা বাণিজ্য করুক, যেই কাজ করুক, যেই পেশায় যাক, ইনশাআল্লাহ সেখানে গিয়ে তাওহিদবাদী মুমিন হবে, বেদাত মুক্ত মুসলিম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন, এই মাদ্রাসার প্রত্যেক ছাত্র শিক্ষক সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন, এক একজন বিশ্ববরণ্য আলেম বানিয়ে দিন, হাফেজে কোরআন বানিয়ে দিন। এই মাদ্রাসার পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মানসিকভাবে বিভিন্নভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ পাক সকল ভাইয়ের সকল খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, কিয়ামতের ময়দানে এই খেদমতকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমাদের সবাইকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের মুহিব্বিন হওয়ার তৌফিক দান করুন, এই প্রতিষ্ঠানকে সর্বপ্রকার সহযোগিতা করার তৌফিক দান করুন, আমাদের সন্তান সন্ততিগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন।